তুমি নবী ধরার রবি, খোদার প্রিয় ছবি, তোমার তরে ফেদা হলো মাখলুকাতের সবই, ভুবন সেরা শহর সেই যে মক্কা তোমার ধাম, শ্রেষ্ঠ তোমার নসব নামা, শ্রেষ্ঠ তোমার ধাম, তোমার নাম জপলে আমি ওমিয় সুধালোভি, তোমার তরে ফেদা হলো মাখলুকাতের সবই, লাখো লাখো নবী রাসূল কেউ সমনয় তোমার, রোজ হাশরে সাফি হবে সরদার হবে সবার, তোমার মতো বীর কাণ্ডারি আর কেহ নয় নবী, তোমার তরে ফেদা হলো মাখলুকাতের সবই, তুমি নবী ধরার রবি, খোদার প্রিয় ছবি, তোমার তরে ফেদা হলো মাখলুকাতের সবই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীর দেশে যাব কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজি রজায়, নবীজি রজায়, দয়াল নবীর দেশে যাব কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজি রজায়, নবীজি রজায়, রওজা পাকে থাকব পড়ে বেতাবাসিক মস্তানা, কাটবে হেথায় দিন রজনী হয়ে নবীর দিওয়ানা, হয়ে নবীর দিওয়ানা, দরুদ পাঠে বুক ভাসাবো চোখের জল আখির ধারায়, আশিক হয়ে হাজির হব নবীজি রজায়, নবীজি রজায়, ঘুরে ঘুরে দেখব আমি ওহুদ বদর কারবালা, নবীজিকে খুঁজব আমি মরু পথে সাহারার, মরু পথে সাহারার, প্রিয়তমের দিদার চেয়ে মরব গো বেদনায়, আশিক হয়ে হাজির হব নবীজি রজায়, নবীজি রজায়, কামলিওয়ালার দেশে যাব কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবী। নবীজি রোজায়, নবীজি রোজায়। শাহাদাত গা দেখব আমি খন্দক উহুদ কারবালার, দেখব আমি পরাণ ভোরে শেরে খোদার জুলফিকার, শেরে খোদার জুলফিকার। জীবন দিতে শিখিব আজি হো নাইনি তরিকায়, আশিক হয়ে খুঁজব আমি নবীজি রোজায়, নবীজি রোজায়। দয়াল নবীর দেশে যাব কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজি রোজায়, নবীজি রোজায়। দয়াল নবীর দেশে যাব কে যাবি রে আয়, আশিক হয়ে হাজির হব নবীজি রোজায়।